আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বুধবারে আল্লাহ তাআলার এই ঘরে কি আলোচনা করব, কিছু ভালো লোকের কথা আলোচনা করি যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাক্ষী দিয়েছেন যে তারা ভালো। দেখি আমাদের মধ্যে সেই ভালো কোনো না কোনো প্রকারের ভালো লোক আছে কি নেই, আর যদি না থাকে তাহলে ভালো হতে হবে, চেষ্টা করতে হবে যাতে সেই রকম কোনো ভালো হতে পারি। আর যদি সবগুলোই হতে পারে তাহলে ভালো কথা, সোনায় সোহাগা। যতটা পারি আমরা ভালো হব, 15 প্রকার ভালোর কথা বলবো, তো সব 15 প্রকারই ভালো হওয়া সম্ভব না, কারণ কিছু লোক আছে যারা গুজরে গেছে, তো তাদের মতো ভালো হওয়া সম্ভব না। আর তারা হচ্ছেন কারা? সাহাবীরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুকুম কারনি সুম্মা আল্লাযিনা ইলুনাহুম সুম্মা আল্লাযিনা ইলুনাহুম। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা আমার যুগে আমার শতাব্দীতে আছে, সাহাবীদের যুগ, তারপরে কাদের? তাবেইনদের যুগ। তো তাবেইরা হচ্ছে শ্রেষ্ঠ। সেগুলো কি হওয়া সম্ভব আমাদের নাকি? স্বপ্নে দেখলে, যদি স্বপ্নে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে সে কি সাহাবি হবে? না, সাহাবি গণ্য হবে না। যাই হোক, তো তাদের ব্যাপার আলাদা, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। 2 নম্বর হচ্ছে এমন ব্যক্তি, মান তালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস খাইর, লোকদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে? বললেন, মান তালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স দীর্ঘ হলো এবং আমল সুন্দর হলো। মানে যে বেশি বাঁচবে আমলে সুন্দর হবে। আমাদের অনেকে বলে আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, বলে না? শুধু দীর্ঘজীবী দোয়া দিয়ে লাভ আছে? যদি তার জীবনটাই বেকার হয় তো লম্বা জীবন তো তার জন্য বেশি অনিষ্টকর, ক্ষতিকর। বরং এমন দোয়া দিতে হবে যে আল্লাহ যেন ইমান ও আমানে তোমার হায়াত বৃদ্ধি করে, হায়াতে তাইয়েবা দান করে, তাই না? তো যে ব্যক্তির আয় হবে, বয়স বেশি হবে এবং আমল সুন্দর হবে, সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তো বললেন, তো আইয়ুন নাস শার, আর মন্দ ব্যক্তিকে? মান তালা উমুরুহু ওয়া সাআ আমালুহু, যার লম্বা বয়স পেয়েছে 80, 90, 100 পেয়েছে কিন্তু আমল হচ্ছে খারাপ, তো সে সব থেকে নিকৃষ্ট হবে। তো অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারাম ওয়া আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে, তারা যে তোমাদের মধ্যে বয়সে বেশি, তা যাদের বয়স বেশি এবং কাজে তারা আমলে উত্তম। আরেকটি হাদিসে আছে আব্দুল্লাহ বিন সাদ্দাদ বলেন, বানি উজ্জার 3 ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ইসলাম গ্রহণ করলো, অতঃপর তারা তালহার তত্ত্বাবধানে বাস করতে লাগলো। একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে কিছু লোক প্রেরণ করলেন, তাদের মধ্যে একজন লোকে তাতে যোগদান করে শহীদ হয়ে গেল। তারপর আরো এক অভিযানে লোক পাঠালে, তাদের মধ্যে দ্বিতীয় জন যোগ দিয়ে শহীদ হয়ে গেল, আর তৃতীয় জন বিছানায় মৃত্যুবরণ করল। প্রথম জন শহীদ, তারপর জন শহীদ, আর তৃতীয় জন আরো বেঁচে থেকে কিছুদিন পর বিছানায় মৃত্যুবরণ করল। তালহা বলেন, অতঃপর এক রাতে আমি ওই 3 জনকে স্বপ্নে দেখি, ওদের মধ্যে যে বিছানায় মারা গেছে সে সবার আগে আছে, অতঃপর যে পরে শহীদ হয়েছে সে আছে, এবং সর্বপ্রথম যে শহীদ হয়েছে সে সবার শেষে রয়েছে। সর্বপ্রথম যে শহীদ হয়েছে সে সবার শেষে, তার মানে যে পরে শহীদ হয়েছে সে হচ্ছে ফার্স্ট, তাই না? এতে আমার সন্দেহ হলো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে উল্লেখ করলে তিনি বললেন, এতে আপত্তিকর কি আছে? তার মানে যে সব শেষে মরেছে সে হচ্ছে ফার্স্ট, আর যে সবের আগে মরেছে সে হচ্ছে কি? সে লাস্ট। কি ব্যাপার, শহীদ হয়ে মারা গেছে তাও আল্লাহর নিকট সেই মুমিন অপেক্ষা উত্তম কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমা আনকারতা মিন যালিক লাইসা আহাদুন আফদালু ইনদাল্লাহি মিন মুমিনিন ইউআম্মারু ফিল ইসলামি লিতাসবিহিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি। আপত্তিকর কি আছে, আল্লাহর নিকট সেই মুমিন অপেক্ষা উত্তম কেউ নাই যাকে ইসলামে তার তাসবিহ, তাকবীর ও তাহলিলের জন্য বেশি বয়স দেওয়া হবে। বেশি বয়স দেওয়া হলো, সে নামাজ পড়লো, সে রোজা করলো, সে তাসবিহ করলো, তাকবীর বলল তাতে কি তার ফজিলত, তার মর্যাদা বৃদ্ধি হবে না? হ্যাঁ, আপনারা তো শুনেছেন যে একটা একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তো ইসমাইল আলাইহিসসালামের বংশধরের একটা গোলাম আজাদ করার সব হয়ে যাবে। আল্লাহ আকবার, 100 বার বললে 100টা গোলাম আজাদ। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে 100টা ঘোড়া, একবার বললে একটা ঘোড়া আল্লাহর রাস্তায় একদম তৈরি ঘোড়া, লাগাম লাগানো ঘোড়া, সাদকা করা পাঠানো সব হবে। আল্লাহ আকবার। আর একবার যদি কেউ তাকবীর বলে তো একটা উট কোরবানির জন্য কোথায় পাঠানো হবে? মক্কায়। চিন্তা করতে পারেন, তাহলে কেউ যদি ডেলি 100 বার করে পড়ে, 100 বার করে পড়ে কত স্বভাব হবে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে 100 বার তো বলছে আসমান জমিন পূর্ণ হয়ে যাবে। তাহলে যদি কেউ একদিন বাঁচে, বেশি বাঁচে, তো তার যদি এই আমল হয় তো তার মর্যাদা বেশি হবে না? তো এতে আপত্তিকর কি আছে? এতে তোমরা অবাক হচ্ছ কেন? অবাক হওয়ার কি আছে? যে আগে মারা গেছে তার আমল কম, আর যে পরে মারা যাচ্ছে তার আমল বেশি। তো সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মানে পরিষ্কার করুন, অন্য হাদিসে আছে ওদের মধ্যে দীর্ঘজীবী ব্যক্তি যে, সে কি ওই দ্বিতীয় ব্যক্তির পরে 1 বছর বেশি জীবিত ছিল না? সকলে বলল অবশ্যই। তিনি বললেন সে ওই বছরে রমজান পেয়ে কি রোজা রাখেনি, এত এত নামাজ পড়েনি ও সিজদা করেনি? আল্লাহ আকবার। এবার নামাজের মধ্যে ফরজ আছে, নফল আছে, তাই না? সকলে বলল অবশ্যই। তিনি বললেন তাই, ফালাম্মা বাইনাহুমা আবআদু মা বাইনাস সামাঈ ওয়াল আরদ, ফালাম্মা বাইনাহুমা আবআদু মা বাইনাস সামাঈ ওয়াল আরদ, তাই ওদের উভয়ের মধ্যে যে ব্যবধান রয়েছে তা আসমান জমিনের মধ্যবর্তীর দূরত্ব থেকেও বেশি। আল্লাহ, আসমান জমিনের যে ব্যবধান, সেই দূরত্ব আছে তার থেকেও বেশি। ব্যাস, 3 নম্বর ভালো কে দেখেন যদি পারেন, বয়স লম্বা যদি হয় তো আমলটাকে ভালো করার চেষ্টা করেন, তাসবিহ তাহলিল নামাজ ইত্যাদি সহ, তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ লোক। 3 নম্বর হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শেখায়। দেখেন যদি পারেন নিজে শিখুন এবং অপরকে শেখান। 4 নম্বর হচ্ছে খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যার কাছে মঙ্গল আশা করা যায় এবং অমঙ্গলের ব্যাপারে নিরাপদ থাকা যায়। আপনি, আমি, আমার, আপনার সঙ্গে একটা উদাহরণ, সফর গেলে আপনার আশা আছে যে আপনার কাছ থেকে আমি হেল্প পাব, আপনি আমার সহযোগিতা করবেন, আপনি আমার খিদমত করবেন, আপনি আমাকে নিরাপদে রাখবেন, এইরকম একটা আশা একটা মানুষ থাকে না নিরাপদ। সফরে গেলে আমি যখন উমরা করতে যাই, আমি নিজের কথা বলছি, উমরা করতে যাই, কিছু লোক যখন সঙ্গে থাকে আমার জানটা প্রাণটা একদম মানে গোটা থাকে, খুশি লাগে, সফরে যাচ্ছি কোনো চিন্তা নেই, আমার ভাইরা আমার সাথে আছে। এমন লোক যদি আপনার সাথী হয়, কখনো কখনো উমরাতে গেছি এমনও লোক সাথী হয়েছে যে এক কোনো গড়বড় ঘটাবে, মনে হয় যে কোনো গড়বড় ঘটাবেই, কোনো একটা মানে এ সৃষ্টি করবেই, আর হয়েছে তাই। তো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার কাছে মঙ্গল কল্যাণ আশা করা যায় এবং অকল্যাণ থেকে দূর মানে নিরাপদে থাকা যায়, যে না এই লোকটার দ্বারাতে কোনো ক্ষতি হবে না। আর একটা লোকের জন্য গোটা বাসের লোক কি হয়? ক্ষতিগ্রস্ত হয়, গালাগালি শুরু হয়ে যায়। তো তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যার কাছে মঙ্গল আশা করা যায় না এবং অমঙ্গলের ব্যাপারে নিরাপদে থাকা যায় না। আল্লাহ, একটা উদাহরণ আর কি, যে কোনো সময়ে আপনি দেখবেন সফরে হোক কিংবা দেশে বাড়িতে হোক কিংবা চাকরিস্থলে হোক, যেখানেই এমন এক একটা ব্যক্তি আছে যার কাছে বসে আপনার হৃদয় কি হবে? শান্তনিত, একদম প্রশান্ত, যে না এই লোকটার সাথে আছি সমস্যা নেই, তাই না? 5 নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঋণ নিয়ে ঋণ ভালো রূপে পরিশোধ করে। ঋণ নিয়ে ঋণ, এটা কাহিনীটা শুনুন তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট ঋণী ছিলেন, তার নিকট থেকে একটি উটের বাচ্চা ধার নিয়েছিলেন। লোকটি ঋণ আদায় করতে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্কশ ভাষায় কটু কথা শোনাতে শুরু করে দিল। হেই, ঋণ নিয়েছো তোমার, হ্যাঁ দেওয়ার সময় হয়েছে, আর কাকে বলছে? বাদু তো, বাদুদের ওসব বুদ্ধি থাকে না, কার কি মর্যাদা কার কি, গ্রামের লোক, পাড়া গ্রামের লোক দেখেছেন হুজুরদের সাথে কেমন ব্যবহার করে, নিশ্চয়ই যারা অশিক্ষিত, যারা গুয়ার টাইপের, তারা দেখবেন কোন একদম রুক্ষ ব্যবহার। এই মাদানি, তুমি কি মনে করছো মাদানি? মাদানি বলছে, আবার তার সাথে এমন ভাবে ভাষাটা বলছে, রুক্ষ ভাষা, কর্কশ ভাষা, যে আপনি তাতে কি হবেন, ক্ষিপ্ত হয়ে উঠবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহা, তিনি তো জ্ঞানী, তিনি তো একদম ধীর স্থির মানুষ, তিনি ছিলেন উদার মানুষ, তার ব্যাপার তো আলাদা। অবশ্য তার মতো হওয়ার চেষ্টা করা উচিত, কিন্তু হওয়া কঠিন, বিশাল কঠিন, সহ্য করা বিশাল কঠিন। এই যে এক এক লোক ফেসবুকে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে এমন এমন কথা বলছে যে সহ্য করা বড় কঠিন, গরম হয়ে যায় এক এক সময়। এরকম গরম হলে তো হবে না। কি বললো, এই তুমি আমার কাছ থেকে ঋণ নিয়ে তোমার হোস নাই, তোমাকে দিতে হবে, বিভিন্ন কথা শুনিয়ে দিল, কটু কথা শোনাতে শুরু করে দিল। তাদেরকে সাহাবাগণ তাকে ধমক দিয়ে বাধা দিতে চেষ্টা, এই কাছে কি কথা বলতিস? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হকদারের কথা বলার অধিকার আছে, ওকে বলতে দাও। আল্লাহ আকবার, ও পাওনা পাবে, ঠিক মতো সময়ে পায়নি। আসলে ঋণ নিলে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে ফেরত না দিলে মানুষের মনে একটা কি হয়, সন্দেহে দানা বাঁধে, তারপরে তারও নিজের অসুবিধা থাকতে পারে, সে টাকা সে ঋণ নিয়ে সে নিজের কাজে ব্যয়, টাকা নিজের কাজে ব্যয় করবে। তো হকদারের বলার অধিকার আছে, তুমি দুটো কথা শোনাচ্ছে, শুনে নাও, তোমরা ও ঋণ শোধ করে দাও, ওর জন্য একটি উট ক্রয় করে দাও, উট ক্রয় করে দাও। উটের বাচ্চা নিয়ে কি দিল, উট ক্রয় করে দিল। সুতরাং তার জন্য উট কিনতে যাওয়া হলো, অথবা তার নিকট যখন সৎকার উট এলো, তখন তিনি ওই লোকটির উটের বাচ্চার পরিশোধ করতে সাহাবাকে আদেশ করলেন। বলা হলো, উটগুলোর মধ্যে সবগুলোই বড় বড় উট রয়েছে, অথচ উটের বাচ্চা দিয়েছিল, তাই না? তো বড় বড় উট রয়েছে, উটের কোন বাচ্চা, কোনো বাচ্চা ওদের মধ্যে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বড় উটই দিয়ে দাও, ফাআতুহু ইয়া, ফাইন্না মিন খাইরিকুম আও খাইরুক, ফাইন্না খাইরুকুম আহসানুকুম কাযাআ, কারণ তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধের ব্যাপারে উত্তম। ঋণ পরিশোধের ব্যাপারে উত্তমটা এখানে কি করে হলো? আমভাবে বলা যায় যে যে টাইমে দেবেন বলেছেন সেই টাইমে দিতে হবে, অবশ্য অসুবিধা হলে আলাদা কথা, কিন্তু আপনি যেভাবে ওয়াদা করেছেন সেইভাবে দিতে হবে, তাই না? আর দু নম্বর কথা হচ্ছে, যে জিনিস ধার নিয়েছেন তার থেকে উত্তম জিনিস দিতে হবে। অবশ্য এই পশু টসুর ব্যাপারে কম বেশি সমস্যা নেই, কিন্তু টাকা পয়সার ব্যাপারে সমস্যা আছে না? যেমন জিনিস নেবেন তেমনি ফেরত নিতে হবে, না হয় সুদ হয়ে যাবে। এটা অবশ্য চুক্তি করে নিলে সুদ হবে, কিন্তু যদি আপনি এমনি দেন তাহলে সুদ না। আপনি যদি নিজের তরফ থেকে দেন, কোনো মানে কোনো আশা ছিল না, মানে যে ঋণ দিয়েছে তার মনে কোনো আশা ছিল না যে আমি বেশি পাবো, যে আপনি বেশি দেন তাহলে সেটা সুদ হবে না? সুদ হবে না। তো এইরকম হচ্ছে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে ঋণ পরিশোধের ব্যাপারে শ্রেষ্ঠ বা উত্তম। ছ নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিন আফদাল, মুমিনদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে? কাল আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে উত্তম। কাল ফাইয়ুল মুমিনিন আকিয়াস, মুমিনদের মধ্যে জ্ঞানী ব্যক্তি কে? কাল সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তিকে বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতিদাদা, উলাইকাল আকিয়াস, সেই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী যে মরণকে বেশি স্মরণ করে, যে মরণকে বেশি স্মরণ করে এবং মরণের পরে যা হবে তার জন্য প্রস্তুতি গ্রহণে তৎপর থাকে। দেখেন একটা হাদিস বলা হয়, সাধারণত খুতবাতে আমরা শুনি, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিনা লিমা বাদাল মাউত, জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নিজের বিচার করে, নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জন্য কি হয় আমল করে। হাদিসটা সহি না, কিন্তু এই হাদিসে ওর মানে পাওয়া যাচ্ছে কি, যে সব থেকে বেশি জ্ঞানী হচ্ছে, উত্তম জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে মরণকে বেশি বেশি স্মরণ করে আর মরণের পরে যা হবে তার জন্য বেশি ভালো ভালো আমল করে। ব্যাস সাত নম্বর হচ্ছে আবু সাইদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি কে হে আল্লাহর রাসূল? কালা মুমিনুন মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজের মাল ও জান নিয়ে কিসে যায়, জিহাদে যায়। কালা সুম্মা মান? কালা সুম্মা রাজুলুন মুতাযিলুন ফি শি'বিন মিনাশ শি'আবি ইয়াবুদু রাব্বাহ, ফি রেওয়ায়া ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াদাউন নাসা মিন শাররিহি, আবু সাঈদ খুদী থেকে বর্ণিত, তিনি বললেন মুমিন যে আল্লাহর পথে তার জান মাল দিয়ে যুদ্ধ করে সে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। তারপর কে? তিনি বললেন তারপর ওই ব্যক্তি যে কোন গিরিপথে নির্জনে নিজ প্রতিপালকের ইবাদত করে, যে আল্লাহকে ভয় করে এবং লোকেদেরকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদে রাখে। ফেতনার সময়ে সাধারণত যখন আপনি ফেতনা তো কাকে বলে জানেন, তখন আপনি আপনার সমস্ত লোক ছেড়ে দিয়ে আপনি নিজে অবশ্য নিজে ঘরে বাস করতে পারেন, নিজের ঘরের ভিতরেও বাস করতে পারেন, যখন দেখছেন সমস্ত লোক খারাপ হয়ে গেছে, ফেতনা চারিদিকে ফেতনা, সেই ফেতনার সময়ে আপনি নির্জনতা অবলম্বন করলে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। আল্লাহুল মুস্তাআন। আট নম্বর ব্যক্তি হচ্ছে আফজালুল মুমিনিনা ইসলামান মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলামের দিক হতে সর্বশ্রেষ্ঠ মুমিন সেই ব্যক্তি যার জিহ্বা ও হস্ত হতে মুসলিমরা নিরাপদে থাকে, মুসলিমরা যার জিভ দ্বারা যার হাত দ্বারা কোনো কষ্ট পায় না, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর ইমানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সবার চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ মুহাজির বা হিজরতকারী বা আল্লাহর জন্য স্বদেশ ত্যাগী সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ বস্তু সমূহকে ত্যাগ করে, শুধু স্বদেশ ত্যাগ না, আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করেছেন সেই জিনিসকেও ত্যাগ করে। আর শ্রেষ্ঠ জেহাদ সেই ব্যক্তির বা শ্রেষ্ঠ মুজাহিদ সেই ব্যক্তি যে মহান আল্লাহর সন্তুষ্টিতে নিজের মনের বিরুদ্ধে জেহাদ করে। মনের বিরুদ্ধে জেহাদটা হচ্ছে বেশি বড় জেহাদ, সর্বশ্রেষ্ঠ জেহাদ। আর একটি বর্ণনায় আছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিন আফজাল কাল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে আল্লাহ রসুল, সর্বোত্তম মুসলমানকে তিনি বললেন তার জিহ্বা ও তার হাত থেকে মুসলিমরা নিরাপদে থাকে। নম্বর নয় কোন ব্যক্তি জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসে আফজাল, কোন ব্যক্তি সব থেকে উত্তম? কাল কুল্লু মাখমুমিল কলবি সাদুকিল লিসান। কি ব্যাপার? বললেন যে সবচেয়ে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যার হৃদয় হলো পরিষ্কার এবং জীব হলো সত্যবাদী। হৃদয় হলো পরিষ্কার মানে বলেন না লোকটা সাদা সিধে, মনের ভেতরে কোনো কুট নেই, প্যাঁচ নেই। এটা আমরা সবাই বলি লোকটার মনে প্যাঁচ আছে, লোকটার মনে কুট আছে, লোকটা তলায় এক, মানে মুখে এক বলবে কিন্তু ভিতরে ভিতরে প্যাঁচ খেলাবে, জিলিপির প্যাঁচ। তো এ হচ্ছে যে তা যার হৃদয় পরিষ্কার, না না মনে যদি কোনো কষ্ট পায় মনে রাখে না, হৃদয় পরিষ্কার। তো জিজ্ঞেস করা হলো যে মাখমুমুল কি বলে সদুকুল লিসান আরিফুহু, যে সত্যবাদী তাকে তো আমরা চিনি যে সত্য কথা বলে সবসময় সত্যবাদী, কিন্তু এই মাখমুমুল কালবে কি, হৃদয় পরিষ্কারের ব্যাপারটা কি? বললেন যে হৃদয় সংযমশীল, সংযমশীল মানে নিজেকে সংযত করে সবসময় তার মধ্যে সংযম থাকে, নির্মল, যার মধ্যে কোনো আবিলতা নেই, কোনো নোংরামি নেই, কোনো হিংসা নেই, কোনো কি বলে প্যাঁচ নেই ইত্যাদি, যাতে কোনো পাপ নেই, অন্যায় নেই, ঈর্ষা ও হিংসা নেই। তো আল্লাহ রাসূল নিজেই বলেছেন যাতে কোনো হুয়াত্তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগি ওয়ালা গিল্লুন ওয়ালা হাসাদ। আল্লাহু আকবার, তার মধ্যে না ঈর্ষা আছে আর না হিংসা আছে। আমাদের কারো যদি একটা উন্নতি হয় তখন মনে মনে কি হয়? হিংসা চলে আসে। তো সেই সেম লোকটার মন পরিষ্কার নেই, দেখবেন আপনার সঙ্গে সাথে গেল তারা, তারপরে একজন এক জায়গায় কাজ ঠিক করলো, সে ভালো কাজ পেয়ে গেছে, এবার তলায় তলায় তাকে সেখান থেকে সরবার চেষ্টা করে, তলায় তলায়, উপরে উপরে ঠিক আছে বন্ধু, আর নিচে নিচে বন্দুক। তো এরকম যারা তলায় তলায় করে থাকে তাদের মন পরিষ্কার না। একজনের ভালো দেখে যে ভালো হবে, পরশ্রী কাতর মানে পরের শ্রী দেখে যে কাতর হবে, যে শ্রী যার রূপ আছে, যার শ্রী আছে, যার উন্নত আছে, উন্নয়ন আছে, তার দেখে যে কাতর হবে, সে খারাপ লোক। সুতরাং এ হচ্ছে অন্তর পরিষ্কার কার, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো দ্বেষ নেই, ঈর্ষা নেই ইত্যাদি। তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযীনা নাসুদ্দুনিয়া ওয়া আহাব্বুল আখিরা, যে দুনিয়াকে ঘৃণা করে এবং আখিরাতকে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা কি দুনিয়াকে ঘৃণা করি নাকি? হ্যাঁ, দুনিয়াকে ভালোবাসি বলি তো বিদেশে এসে কিভাবে পড়ে আছি, দেশ ছেড়ে বিদেশে এসে কি জন্য পড়ে আছে? হুব্বিল খাইরি লাশাদীদ, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই যে আমরা আসলে ভালোবাসি কি জিনিসকে? মালকে, দুনিয়াকে। আমরা বলতো সিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বেশি ভালোবাসি, যদি এরকম না হয় বরং দুনিয়াকে ভালো না বেসে আখেরাতকে ভালোবাসি, পরকালকে ভালোবাসি, তারপর দ্বিতীয় পর্যায়ের আমরা ভালো লোক হতে পারবো। তারপর কে বললেন? সুন্দর চরিত্রের মুমিন। অথচ আগে কি বলা হলো? যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চরিত্র সুন্দর। কিন্তু চরিত্র সুন্দর হওয়ার পর থেকেও ওপরে আর ধাপ আছে, তার থেকেও শ্রেষ্ঠ হলো যে দুনিয়াকে ভালোবাসে না আখেরাতকে ভালোবাসে। আবার তার থেকেও শ্রেষ্ঠ হলো যার হৃদয় সাদা, মনে কোনো কিন্তু নেই, মনে কোনো প্যাঁচ নেই। আল্লাহু আকবার। দশ নম্বর হচ্ছে ইন্না আফদারা ইবাদিল্লাহি ইয়াউমুল কিয়ামাতি, ইয়াউমুল কিয়ামাতাল হামাদুন। কিয়ামতের দিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ আবেদ হবে প্রশংসাকারীগণ। এবারে এটা একটা আখেরাতের দিক, সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হাম্মাদুন। হাম্মাদ মানে হচ্ছে বেশি বেশি প্রশংসা করে, যে আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ, বিপদ এসেছে আলহামদুলিল্লাহ, ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? অনেক সময় বিপদের সময় আলহামদুলিল্লাহ, দেখ মজা নিচ্ছি না, মজা নেওয়ার জন্য শুধু আলহামদুলিল্লাহ না, আল্লাহ তাআলা আমার তক দিয়ে যা লিখেছেন তাতেই আলহামদুলিল্লাহ, ভালোতেও আলহামদুলিল্লাহ, খারাপেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা চান। এই জন্য বলে ইট ইজ অল ফর দ্য বেস্ট, মানে আমার যা হবে আল্লাহ আল্লাহ ভালো, আমার কোনো মঙ্গল আছে, আমার কোনো ভালাই আছে, তাই না? ছেলে মারা গেল যদি বলেন আলহামদুলিল্লাহ, তার জন্য বলে বাইতুল হামদ বলে একটা ঘর তৈরি করা হবে জানে, তাই না? তো এই যে প্রশংসা, যে ব্যক্তি বেশি বেশি প্রশংসা, কথায় কথায় প্রশংসা, ভাই কি কি খেলে ভাত? কিছু খায়নি বেচারি, ডাল ভাত খেয়েছে, তো আলহামদুলিল্লাহ ভাই ডাল ভাত খেয়েছি। সত্যি অন্তর থেকে লোককে শোনাবার জন্য না, সে আল্লাহর মানে আলহামদ, হামদ যেটা, আর শুকর, শুকর হামদ একটা কাছাকাছি মানে, কৃতজ্ঞতার সাথে সে আল্লাহর প্রশংসা করে। বেশি বেশি প্রশংসাকারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বান্দা। এগারো নম্বর হচ্ছে খাইরুকুম খাইরুকুম লি আহলি মিন বাদি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল যে আমার পরিবারের জন্য শ্রেষ্ঠ। আমার পরিবারের প্রতি কি রাখতে? ভালোবাসা রাখতে হবে, তাই না? আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখতে হবে। ভালোবাসা রাখা মানে তাদের পূজা করা না, তাদের মাজারে গিয়ে পূজা করা না, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের প্রতি ইমান যে মানে আছে, তাদেরকে ভালোবাসা হচ্ছে ইমানের অংশ। তাদের আহলে বায়ত বলতে ফাতেমা, আলী, হাসান, হোসেন, এরা এদেরকে আমরা ভালোবাসি না বাসি না? অবশ্যই ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে কারবালার মাতম করতে হবে, না, এর ভুল ধারণা। বেশ, বারো নম্বর হলো একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাইরুকুম খাইরুকুম লি আহলি হিওয়ানা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তা এই হাদিসটার মানে শুধু এই নয় যে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী হল সেই যে তার স্বামীর কাছে শ্রেষ্ঠ। যে তার স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর কাছে শ্রেষ্ঠ, সে সবার থেকে শ্রেষ্ঠ। আর যে স্বামী তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সে সবার থেকে শ্রেষ্ঠ। কেন বলুন তো? কারণ কিছু কাজ থাকে যে বাইরের লোকে জানে, আর কিছু কাজ থাকে যে একমাত্র কাছের লোকে জানে, বিছানার লোকে জানে। স্বামীর কথা স্ত্রী জানে, স্ত্রীর কথা স্বামী জানে। বাইরে যে ব্যাপারটা বা লোকে জানে সেটা তো শুধু ভালো হয় না, ভালো বাইরেও হবে এবং ভিতরেও হবে। স্ত্রীর কাছে ভালো হলে ভালো, আর স্বামীর কাছে ভালো হলে ভালো। কিন্তু কোনো খারাপ স্বামীর কাছে ভালো স্ত্রী ভালো হবে? একটা খাস পর্দা পছন্দ করে না, সেই পর্দানসীর মেয়েকে ভালোবাসবে? হ্যাঁ, তুমি আমার হবে না, উপর কাপড়ে যাওয়া হবে না, আমার সঙ্গে শাড়ি পরে চলো। একটা মেয়ে যদি খারাপ হয়, সে তার স্বামী যদি পরহেজগার হয়, সে কি ভালোবাসবে? ভালো বলবে না? হ্যাঁ, সিনেমায় যেতে দেয় না, বাজারে যেতে দেয় না, পার্কে যেতে দেয় না, এ করে না, ও করে না, সমুদ্র সৈকতে কত রকম তার দাবি দাওয়া একরকম আলাদা। তো ভালোর কাছে ভালো হতে হবে, ভালো স্ত্রীর কাছে যদি স্বামী ভালো, স্বামী ভালো বলা হয় তবে সে ভালো। তেমনি ভালো স্বামীর কাছে যদি স্ত্রী ভালো হয়, ভালো স্ত্রী ভালো হয়, তাহলে সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। ভালো হলেও লোকে ভালো ছেড়ে পালায় না? পালায় না, ভালো ছেড়েও পাল। যেমন মদিনা, মদিনা থেকে যখন মদিনার পর দেশ জয় হতে লাগলো, ইরাক, ইয়েমান ইত্যাদি, তখন লোক মদিনা ছেড়ে যেতে লাগলো কোথায়? যেখানে ফল ফসল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মদিনা, মদিনার থেকে মুনাফিকরা যায়, আর তোমরা যেও না। অনেক মুসলমানও গিয়েছিল, বললেন যে অল মদিনা তো খাইরুল্লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্যই হচ্ছে ভালো, শ্রেষ্ঠ যদি তারা জানতো। কিন্তু বহু হতভাগা মানুষ তারা মদিনা ছেড়ে চলে গিয়েছিল। তাহলে কি মদিনা খারাপ ছিল? না, বরং তাদের তার আরো ভালো, আরো ভালো কিসে? দুনিয়ার দিক থেকে পার্থিব্য ভালো খোঁজার জন্য তারা ভালো মদিনা ছেড়ে চলে গেছিল। তো যাই হোক, ভালো স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হয়, তাহলে সে হচ্ছে সেই স্বামী সব থেকে শ্রেষ্ঠ। আকমানুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন হচ্ছে ওই ব্যক্তি বা পূর্ণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে চরিত্রে সবার চেয়ে সুন্দর, আর তাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর জন্য সর্বোত্তম ব্যবহারে চরিত্রে দিনদারিতে। মানে ভালো স্ত্রী হচ্ছে সেই যে আপনার দিনে দিনদারিতে কি করে সহযোগিতা করে, দুনিয়াতেও সহযোগিতা করতে পারে কিন্তু সবাই পারে না, কিন্তু দিনদারিতে সহযোগিতা করা এটা সহজ। কিন্তু স্ত্রী যদি নিজেই বেদিন হয়, নিজেই যদি বেনামাজি হয়, তো আপনাকে নামাজ পড়তে উঠাবে জাগাবে? যদি নিজেই যদি রোজা করতে না চায়, সে আপনাকে সেহরি খেয়ে তৈরি সেহরি তৈরি করে দিয়ে আপনাকে জাগিয়ে সেহরি খাওয়াবে? আশা করা যায় না। তেমনি স্ত্রী স্বামীর ব্যাপারও তাই, স্বামী নিজেই পর্দা পছন্দ করে না, নিজেই নামাজ রোজা পছন্দ করে না, সে কি স্ত্রীকে ওইভাবে রাখবে? হতেই পারে না। যাই হোক, তারপর তেরো নম্বর হচ্ছে খায়রুকুম মান আতআমা তাআমা ওয়া রাদ্দাস সালাম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে খানা খাওয়ায়। আহা, এহার মা ওয়ালারা আমাদেরকে খানা খাওয়াচ্ছে, তাই না? খানা খাওয়াচ্ছে, যারা খানা খাওয়ায়, বিশেষ করে মিসকিনদেরকে যারা খেতে পায় না তাদেরকে খানা খাওয়ায় সে হচ্ছে, এবং সালামের জবাব দেয়। দেখেন, সালাম দেওয়া কিন্তু ভালো লোকের পরিচয়, আবার সালাম দেওয়াটা এমন অনেকে সালামের জবাব দিতে চায় না, আমার অনেকে দেয় ঠিক মতো দিতে চায় না। ঠিক মতো কেমন দিতে হবে সালামের জবাব বাদশা নামদার? ঠিক মতো জবাব কি করে দেওয়া হয়? ওইভাবে দিলে কি সালামের উত্তর হবে, মানে উত্তম হবে? ঠিকভাবে দিলে কমসে কম যেমন সালাম দিয়েছে সেরকম উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হয়ে গেল কি সাওয়া সাওয়া, সঠিক, মানে একদম ভাষা যেমন সেই রকমই। যদি বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, চেপে গেল, তাই না? রহমতুল্লাহ বাড়িয়ে দিলাম, এ শ্রেষ্ঠ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত, আরো চেপে গেল, তাই না? এ হচ্ছে সে উত্তম। ওয়াইজা হাইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসান মিনহা, মানে যেমন ভাবে সালাম দি তার থেকে উত্তম সালাম তুমি দাও। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ও রহমা, ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটা কি হলো? মানে অনুরূপ হলো না, যেমন আমি দিয়েছি সব সালাম দিয়েছি ওই শব্দে, কিন্তু সালামের আমি দিলাম জ্যান্ত সালাম আর আপনি আমাকে ফিরালেন মুর্দা সালাম, মৃত সালাম আলাইকুম সালাম, এরকম কথা হলো। অনেকে বলে সালাম, আমি বলে সালাম, জিজ্ঞেস করেন যে সালামের কি ব্যাপার, এরকম কেন কোরআনে নেই সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছে, শুধু সালাম বলেছিলেন, কালু সালামা, হ্যাঁ তো ঠিক আছে, তো সালাম বললে যদি আমি আপনাকে সালাম বলি তো আপনি শুধু সালাম বলবেন ঠিক ওই শব্দে, ওই স্বরে, যে শব্দে যে স্বরে আমি বলেছি, কিন্তু আপনি যদি হ্যাঁ এরকম করে গোয়ারের মতো উত্তর দেন তো নিশ্চয়ই উত্তম হবে না। তো তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে খানা খাওয়ায় এবং সালামের জবাব দেয়। তবে জেনে রাখবেন, সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, কারণ কোরআনের আদেশ এটা। চোদ্দ নম্বর হচ্ছে খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাতি ওয়ামা মিন খাতওয়াতিন আযামু আজরান মিন খাতওয়াতিন মাশাহা রাজুলুন ইলা ফুরজাতি ফিসাফিন ফাসাদদাহা। আরেকটা সুন্দর শ্রেষ্ঠ মানুষের কথা নামাজের ভিতরে, নামাজের মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে নিজের এই বাহুমূলকে পাশের নামাজির জন্য, ভাইয়ের জন্য নরম করে নেয়। নরম করে নেয় মানে আপনি দেখবেন অনেক সময় চাপাচাপি যদি হয় তো আপনি এইভাবে থাকবেন, একবারে বসলে পরে তার মানে তার যে জ্যাং, জ্যাং বলে যেটা, জ্যাংয়ের চাপ এমন যে আপনার জ্যাংটা এইভাবে চাপে পড়ে যায়, কিন্তু না, আপনি চাইবেন যে আমার ভাইয়ের কষ্টটা না হয়, আপনি একটু একটু একটু নরম করে নেবেন, এইভাবে থাকবেন না, মানে সে যেন কি এক বিশাল এইভাবে। এই জন্য বোঝা যায় যে নামাজে যখন কাতারে দাঁড়াবেন তখন ফাঁক রাখা যাবে না, এটা হাদিসে আছে, ফাঁক রাখা যাবে না। এই হাদিসটা দলিল হচ্ছে যে তোমার বাহুমূল্যের সঙ্গে, ওই যেটা আমাদের দেশে তর্জমা করে কাঁধে কাঁধ মিলিয়ে, তো কাঁধে কাঁধ মিলিয়ে একজন বলছে দেখাও দেখি কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধ তো এইটা, তাই না? কিন্তু তর্জমা ভুল করে, কান্দে মানে কান্দে কান্দ মিলিয়ে মানে আপনার কানটা আমার কান্দে মিলাতে হবে তা নয়, বরং বাহুমূল্য, এটাই হচ্ছে উদ্দেশ্য মানকব। এই বাহুমূল্যের সঙ্গে আপনার বাহুমূলটা কি হয়ে যায়, যেন লেগে যায়। আবার লেগে যায় মানে এমন নয় যে চাপাচাপি মারামারি করে, না তা না, বরং লেগে থাকবে, যেমন পায়ে পা লেগে থাকবে, আর বাহুমূলটা বাহুমূলের সঙ্গে লেগে থাকবে। যদি বাই চান্স ভিড় হয়ে যায়, চাপাচাপি হয়ে যায়, তুই নরম করে নাও, এ নয় যে শক্ত করে রাখবে। অনেকে শক্ত করে রাখবে, এটা আপনাদের আপনাদের অভিজ্ঞতা থাকবে। আর বসার সময়ও দেখবেন যে বসেছে এমন ভাবে বসছে যে সে তার চাপে আপনি কি হয়ে যাবেন, হ্যাঁ আপনি চিকন সরু হয়ে যাবেন, এইভাবে আপনি সংকুচিত হয়ে যাবেন, আল্লাহুল মুস্তাআন। কিন্তু যে ভালো হবে সে চাইবে যেন আমার ভাইয়ের যেন কষ্ট না হয়, হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই চরিত্র, এগুলো হচ্ছে চরিত্র, সচ্চরিত্রতা। আর এমন কোন পদক্ষেপ নেই যে পদক্ষেপের বিশাল স্বভাব আছে, সেটা হচ্ছে সামনের কাতার বন্ধ করার জন্য, সামনের কাতার বন্ধ করে যাওয়ার জন্য যে পদক্ষেপ চলা যায়, সেই পদক্ষেপে যে কত স্বভাব। আমরা জামে মসজিদে কখনো কখনো জানাজা পড়তে যাই, তাই না? এ মসজিদের এক প্রান্তে ঢুকলে ওই প্রান্তের কাতার খালি আছে, লোকেরা কাতার কোথায় বাঁধে, এই সামনেই মাইম সাইডে এক দুই তিন কাতার হয়ে গেছে, আর বাউ দিকে ডান দিকে প্রথম কাতারও খালি। এরকম কথা হলো, এত দূর কে যাবে, আরে রাকাত ছুটুক, তোর যে পায়ে যে পদক্ষেপ গুলো ফেলবি তার কত সব জানিস, জানে না। তার মর্যাদা বৃদ্ধি হবে, তার গুনাহ ঝরে যাবে, তার নেকি লিখা হবে, ওসবের দরকার নাই। আমার কাতার না, আমার আমার রাকাত না ছুটলেই হলো, রাকাত না ছুটাবার জন্য ওই পাশেই আবার কাতার বেঁধে নেয়, আল্লাহুল মুস্তাআন। তাতে কি হয়, হাদিসের বিরোধিতা হয়, তোমার সব রাকাত ছুটলোটা কি, আমার সময় বাঁচাবে। একটা মানুষ যদি এসে কি বলো ওটাকে রুকুটা না পায়, তো এক রাকাত তাকে কি করতে হবে, অপেক্ষা করতে পড়তে হবে। এক রাকাত পড়তে ক মিনিট লাগে, তুমি তো কোন নামাজই জানি, এক সেকেন্ড এক মিনিটও লাগে না, তুমি তো এমন নামাজই, তো এক মিনিটও লাগে না এক রাকাত পড়তে। আর ওই এক রাকাতটা পড়ে উঠে পড়তে হবে, তার জন্য তুমি রুকু পাওয়ার জন্য ছুটাছুটি করছো, কিংবা বাম দিকে সাইডে গিয়ে সামিল হচ্ছে, না এটা ঠিক না। রুকু ছুটে যাক না, রাকাত ছুটে যাক, আর রাকাত পড়ে নেবে, এতগুলো পদক্ষেপ দিয়ে তুমি ওই ডান দিকে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আকবার কত স্বভাব। একদিক তো ডান দিকে স্বভাব, দ্বিতীয়ত তুমি যে এতগুলো পা হাঁটছো তার স্বভাব আছে। আবার হাদিসে সামনের কাতার পুরো না করে পেছনের কাতারে দাঁড়ানো, সেটাও ঠিক না, তুমি কতগুলো বিরোধিতা করছো। আর এই সব না না জানার ফলে জাহেলরা এখানে এখানে দেখেন, আমরা বলি সৌদি সৌদি আরবে সব কিছু জানে না, তা না। সৌদি আরবেও যা অনেক কিছু আছে, যারা আলেমুল আমার কাছে যায় না, বসে না, অথবা বই পড়ে না, অথবা মানে না, এমনও হতে পারে, এখানেও ভুল থাকে, তাই না, বহু ভুল আছে। তো তারা কি করে, পেছনের কাতারে দাঁড়ায়, আর কাতারের পর কাতার বেড়ে যাচ্ছে, ওদিকে প্রথম কাতার ডান দিকে খালি রয়েছে। তো খবরদার, এই স্বভাবটা মনে করতে হবে যে যে পদক্ষেপ নিয়ে আমি যাচ্ছি সেটাতে কি আছে, প্রচুর স্বভাব আছে, এবং সব থেকে বেশি স্বভাব আছে। শেষ নম্বর ১৫ হচ্ছে, সেই ব্যক্তি আফদালুন নাসি মুমিনুন বাইনা কারিমাইন। হাদিসে আছে যে এমন এক যুগ আসছে যে যুগে দুনিয়ার মালিক হবে লুচ্চার বেটা, লুচ্চা, লুচ্চা বলে তো নাকি, লুচ্চা কাকে বলে, ছোট লোকের বেটা, ছোট লোক, কিংবা যাদের মানে একেবারে নিকৃষ্ট লোক, লুচ্চার বেটা, লুচ্চা, এদের এরা হবে কি, তাদের ধন মাল হবে, তাদের কি হবে, তাদের কি বলে মর্যাদা হবে ইত্যাদি, দুনিয়ার মালিক, পার্থিব্য ভাবে তারা কি হবে, তারাই হবে নেতা, তারাই হবে বড়লোক, তারাই হবে মান্যগণ্য, আর ভালো লোকরা পেছনে থাকবে, তাই না? আর বুঝতে পারছেন আপনি, আপনি দেখবেন এই ইসলামের দিক থেকে, যে বিশেষ করে মুসলিম দেশে, মুসলিম দেশে যদি একজন বড় আলেম হয় তাকে ডেকে পুরস্কৃত করা হয়, কোনো পুরস্কারের ব্যবস্থা আছে নেই। কিন্তু যদি কেউ গান গাইতে ভালো পারে, কেউ ড্যান্স করতে ভালো পারে, তাহলে তাকে ডেকে কি করা হয়, সবারই সামনে পুরস্কৃত করা হয়, তাই না? তাহলে মালিক কারা হচ্ছে, দুনিয়ার মালিক কারা হচ্ছে, কোটি কোটি টাকার মালিক কারা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। যাক, আমি তাদেরকে লুচ্চার বেটা লুচ্চা বলছি না, হাদিসের ভাষা লুকা ইবনে লুকা, তার মানে দুনিয়ার মালিক হবে তারা যে লুচ্চার বেটা লুচ্চা। ওই হাদিসে আছে ওয়া আফদালুন নাসি মুমিনুন বাইনা কারিমাইন, আর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে দুই সম্মানীয় ব্যক্তির মাঝে থাকে বা দুই সম্মানীয় জিনিসের মাঝে থাকে। এর ব্যাখ্যাটা কি? এক নম্বর ব্যাখ্যা হচ্ছে বাইনা আবাওয়াইনি মুমিনাইনি সাখিয়াইন, যে সন্তান দানশীল বাপ মায়ের ঔরসে জন্মগ্রহণ করে। আহা, বাপও ভালো মাও ভালো। অনেক দুর্ভাগা হতভাগার বাপ ভালো নয় তো মা ভালো হতে পারে, অনেকের মা খারাপ তো বাপ ভালো হতে পারে, কিন্তু এ সৌভাগ্যবান পুরুষ বা লোক বা মহিলা যার মাও ভালো বাপও ভালো, আল্লাহ আকবার, এই এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর নিজে খারাপ তাই না? নিজে খারাপ তো বলতে হবে না, সেও ভালো কিন্তু তার মা বাপ দুই ভালো। তার মধ্যে হলো কি, ইমানও মোমেন, দুজনেই মোমেন, দুজনেই দানশীল মাশা আল্লাহ। আর অথবা এর মানে হচ্ছে যে বাইনা আবিন মোমিন হুয়া আসলুহু ওয়া ইবনুন মোমিন হুয়া ফারউহু, এমন এক লোক যার বাবা হচ্ছে মোমেন ভালো এবং তার ছেলেও হচ্ছে মোমেন বা ভালো, আর মাঝখানে সে হচ্ছে বেটা বাপ আর নাতি, তার মানে নাতিও ভালো আর বাপও ভালো, এমন ব্যক্তি যার বাপও ভালো যার নাতিও বা নিজের ছেলেও ভালো, এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আরেকটা বলা হয়েছে যে দুই ঘোড়া নিয়ে যে যুদ্ধ করে, জিহাদ করে, দুই ঘোড়া নিয়ে যে জিহাদ করে। আরো একটা বলা হয়েছে যে দুটো উট নিয়ে যে ফেতনার সময়ে মানুষের সংসর্গ ত্যাগ করে নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করে। হতে পারে, বিভিন্ন মানে হতে পারে আর সবটাই হতে পারে। সুতরাং এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি জানি না এর মধ্যে কোনোটাতে আছেন কিনা, ভালো হতে পেরেছেন কিনা, যদি 15 জনের মধ্যে একজনও হতে পারেন, আর ও তো প্রথম তো সাহাবি তাবি হওয়া তো সম্ভব না তাই না, বাকিগুলো হতে পারেন, চেষ্টা করে দেখবেন। মহিলারাও চেষ্টা করে দেখতে পারে যে আমি ভালো হব, আর ভালো করার চেষ্টা রাখতে হবে, ভালো হওয়ারও চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে ভালো বানান। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।